بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রতি যে সমস্ত ওয়াদা অঙ্গীকার করেছেন, সে বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ কয়েক জুমা পর্যন্ত আলোচনা পেশ করে আসছি। আজকের যে আলোচনা তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য ওয়াদা করেছেন, মুমিনদেরকে হেদায়েত দিবেন এবং নিরাপত্তা দিবেন। কোরআনুল করিমের সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সঙ্গে মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তাদের জন্য রয়েছে নিরাপত্তা, অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকবে। এই আয়াত যখন নাযিল হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়াত নাযিল হওয়ার পরে সাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের প্রতি আয়াতটা খুবই কঠিন মনে হলো। কারণ এখানে বলা হয়েছে যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানকে কোন প্রকার জুলুমের সঙ্গে সংমিশ্রণ করেনি। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, আমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি তার ঈমানের সঙ্গে কোনো প্রকার জুলুমের সংমিশ্রণ ঘটায় না। জুলুম বলতে অত্যাচার, অন্যায়। তো এমন তো কোনো ব্যক্তি নেই যে কোনো না কোনো প্রকারের অন্যায় করে না। সাহাবায়ে কেরাম বিষয়টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাইসা বিযাক, আসল বিষয়টা এটা নয় যা তোমরা বুঝেছো। এখানে যে বলা হয়েছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে কোনো প্রকার জুলুমের সঙ্গে মিশ্রণ ঘটায়নি, এই জুলুম বলতে সাধারণ অন্যায়, পাপ, গুনাহ, অত্যাচার, এগুলোকে বোঝানো হয় নাই। বরং এখানে জুলুম বলতে বোঝানো হয়েছে শিরক, শিরক। আলা তাসমাউ ইলা কওলি লুকমান লিইবনিহি, তোমরা কি শুনো নাই লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কি বলেছিল? সে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার আদরের পুত্র, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় মারাত্মক বিরূপ। তাহলে বোঝা গেল এই আয়াতে শিরিক বলতে আর জুলুম বলতে কোন জুলুমকে বলা হয়েছে? শিরিককে বোঝানো হয়েছে। তাহলে আমরা এটা পরিষ্কার বুঝলাম যে মুমিনরা আল্লাহর উপর ইমান আনে এবং সে ইমানের সঙ্গে কোনো প্রকারের শিরিকের সংমিশ্রণ ঘটায় না, আল্লাহ তাআলা সেরকম মুমিনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ওয়াদা করেছে। এ কারণে শয়তানও সবসময় চেষ্টা করে মানুষকে কিভাবে শিরিকে লিপ্ত করা যায় আর না হয় বিদআতে লিপ্ত করা যায়। একজন লোক চুরি করলে শয়তান খুশি হয় না, জেনা করলে, এরকম মদ খাইলে শয়তান যতটা খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় যদি কোনো ব্যক্তি ইবাদতের মধ্যে কোনো শিরিক করে না। কারণ এই যে ব্যক্তি জেনা করে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ছিনতাইকারী ছিনতাই করে, এরা এই জিনিসটাকে পাপ মনে করেই করে, এটাকে কেউ সওয়াবের কাজ মনে করে না। কাজের দিক যে কোনো মুহূর্তে বা জীবনের যে কোনো স্তরে গিয়ে তার ভিতরে অনুশোচনা আসতে পারে, অনুতপ্ততা আসতে পারে এবং এক সময় সে আল্লাহর কাছে তওবা করে ওই গুনাহের থেকে মাফ পেয়ে গেল। কিন্তু যারা শিরিক করে বা বেদাত করে, এই লোকগুলো যেহেতু এবাদতের উদ্দেশ্যে করে, এ কারণে তওবা করার কোনো প্রশ্নই আসে। আজকে যারা মাজারওয়ালার কাছে গিয়ে বিভিন্ন জিনিস প্রার্থনা করে, তারা ওটাকে এবাদত মনে করে। যারা একটা মাজারকে বিল্ডিং করে দেওয়া, চাদর তৈরি করে দেওয়া, এই কাজগুলোকে সওয়াবের কাজ মনে করে, তারা পরে থেকে তওবা করবে না। চোর যেমন চুরি করে তওবা করে, এই লোক তো এরকম তওবা করবে না। এরকম ভাবে যারা বেদাত করে, মানুষ মরার পরে বাবার জন্য, বাবা মারা গেল, বিশাল এক গরু কেটে খাওয়ন দিল, এ লোকটা যে খাওয়নটা দিল সবের উদ্দেশ্যে না গুণ উদ্দেশ্যে, সবের উদ্দেশ্যে। অতএব এখান থেকে তওবা করার কোন প্রশ্নই আসে না। শয়তান এতে খুশি, অথচ এগুলো পাপ কাজ করছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আমরা সবসময় আলোচনা করে থাকি, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, তবে ঈমান আনে শিরিকযুক্ত অবস্থায়। এই যে শিরিকযুক্ত অবস্থায় ঈমান আনে, এরা কারা? এরা নাস্তিকরা না, বা এরা একেবারে যারা নিজেদেরকে কাফের বলে ঘোষণা করে তারাও না। এই মুশরিক হলো ওই সমস্ত লোকেরা যারা ঈমানের দাবি করে শিরিকের মধ্যে লিপ্ত আছে। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য যখন নিরাপত্তার বিষয়টা আলোচনা করলেন, অঙ্গীকার করলেন, এক্ষেত্রেও শর্ত আরোপ করেছেন যে শিরিক করতে পারবে না। যারা শিরিক করবে আল্লাহ তাআলা এদেরকে নিরাপত্তা দিবেন না। এজন্য আমরা শিরক সম্পর্কে আলোচনা আগেও করেছি, এ বিষয়ে বারবার চলে আসে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ বাওয়ানা আলি ইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে খানায় কাবা যে জায়গায় বাইতুল্লাহ যেখানে এই ঘরের সন্ধান দিলেন, স্থান নির্ধারণ করে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শর্ত আরোপ করে দিলেন, আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার তুমি আমার সঙ্গে কোনো কিছুকে শিরিক করবে না, অংশীদার বানাবে না। অতঃপর বাইতিয়াল ক্বাইফিনা ওয়াল ক্বাইমিনা ওয়াল ক্বাইসুজুর, আর তুমি আমার ঘরকে পাক পবিত্র রাখবে তওয়াফকারীদের জন্য, রুকু সেজদাকারীদের জন্য এবং সালাতে দাঁড়িয়ে যারা ইবাদত করে তাদের জন্য। সূরা হজের 26 নম্বর আয়াত। এমনি ভাবে মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামের কাছেও যেতে নিষেধ করে দিয়েছে। কোরআনের সূরা তওবার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরুবুল মসজিদাল হারাম। হে ইমানদারগণ, নিশ্চয় তোমরা জেনে রাখো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক। ফালা ইয়াকরুবুল মসজিদাল হারাম, তারা যেন মসজিদুল হারামের ধারে কাছে আসে না। সুতরাং যারাই শিরিকে লিপ্ত আছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল হারামের কাছে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর শয়তান এই জন্য চায় যে কোনো উপায়ে হোক শিরিকে লিপ্ত করাই দেওয়া। এটা আমরা অনেকবার আলোচনা করেছি যে সমাজে শিরিক দুই রকম আছে। এক প্রকার হচ্ছে রাষ্ট্রীয় শিরিক, আর এক প্রকার হচ্ছে ধর্মীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিকগুলো আমরা আজকে আমাদের সমাজে যারা তাওহীদের কিছু কথা বলে হয়তো পীর মুরিদি বা এই জাতীয় শিরিকগুলো কবর মাজার এই সমস্ত শিরিকের ব্যাপারে তারাও সচেতন, কিন্তু যখন রাষ্ট্রীয় শিরিকগুলো আসে তখন তারা এখানে চুপ করে থাকে। অথচ এটা মনে রাখতে হবে, ধর্মীয় শিরিকগুলোকে লালন করে রাষ্ট্রীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিকগুলো যেমন এক নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়তের ক্ষেত্রে, আল্লাহর সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরিক করা, যেমন গণতান্ত্রিক দেশগুলো সংবিধানে লেখা থাকে সকল ক্ষমতার মালিক জনগণ। আমাদের এই বাংলাদেশের থেকে ব্যতিক্রম নয়, এদেশের সংবিধানের অনুচ্ছেদ 7 এর ধারা 1 সেখানেও লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ বা সকল ক্ষমতার উৎস জনগণ। এমনি ভাবে এটাকে শিরিক, আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে শিরিক করা হলো, অংশীদার করা হলো, জনগণকে ক্ষমতা বসানো হলো। এভাবে মন্ত্রী এমপিদেরকে আইন প্রণেতা বলে বিশ্বাস করা, আইন তৈরি করে। এক্ষেত্রে একটা কথা আমি পরিষ্কার বলে দেই, আইন তৈরি করার মানে যদি এই হয় কারেন্টের বিল কত হবে, মোবাইলের বিল কি হবে, রাস্তাঘাটের আইন কানুন কি হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাত সাথে সাংঘর্ষিক কোন আইন যদি তারা না করে, এরকম আইন করার সুযোগ আছে। কিন্তু এমন কোন আইন যে আইনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করে দিয়েছে, সেই আইন যদি কোনো ব্যক্তি বাতিল করে এর বিকল্প আইন তৈরি করে, তাহলে এই লোকগুলো কোন জায়গায় বসলো, আল্লাহর আসনে বসে গেল। এরা আল্লাহর আসনে বসে নিজেরা আল্লাহ হয়ে এরপরে আল্লাহর বিধানকে বাতিল করছে, এটা পরিষ্কার শিরিক। বরং আমি মনে করি মক্কার মুশরিকরা যে সমস্ত মূর্তির পূজা করত তার চেয়ে জঘন্য মূর্তি এগুলো, কারণ মক্কার মুশরিকরা যে মূর্তি পূজা করত সেই মূর্তি ছিল পাপ করে। এই মূর্তি মানুষ তৈরি করেছে মূর্তির নিজস্ব রূপ, ওরা কার উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওরা পারে না আল্লাহ আইনকে বাতিল করতেও, পারে না বিকল্প আইন তৈরি করতে, পারে না মানুষকে মানব রচিত আইন মানতে বাধ্য করতেও। পক্ষান্তরে বর্তমান যে সংসদীয় পদ্ধতির মূর্তি, এদেরকে মানুষেরা আনুগত্য করে, এদের কথা মানে, এই লোকগুলো নিজেরা আইন তৈরি করে আল্লাহর আইনকে বাতিল করে এরপরে নিজেদের তৈরি করা আইন মানতে বাধ্য করে। কেউ যদি সে আইনের বিপরীত করে তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেয়। এই ক্ষমতা মক্কার মুক্তিদের ছিল না। এমনি ভাবে রাষ্ট্রীয় মূর্তি, আর একটা হচ্ছে মূর্তি তৈরি করা, শিরিকের যে বিষয়গুলো রাষ্ট্রীয় শিরিক, বিভিন্ন দর্শনীয় স্থানে মূর্তি তৈরি করা, মূর্তি সংরক্ষণ করা, মূর্তির সম্মানার্থে তার সামনে যে নীরবে দাঁড়িয়ে থাকা, মূর্তিকে সম্মানার্থে নগ্ন পায়ে হাঁটা, মূর্তিকে বা কোনো মিনারে ফুল দেওয়া, এগুলো সবই হচ্ছে রাষ্ট্রীয় শিরিকের অন্তর্ভুক্ত। এমনি ভাবে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এরকম এ জাতীয় বিভিন্ন নাম দিয়ে অগ্নি পূজা করা, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় শিল্প। এভাবে মন্ত্রী এমপিদেরকে আল্লাহর আসনে বসিয়ে আল্লাহর আনুগত্যের পরিবর্তে এদের আনুগত্য করা, এরা যা বলে তাদের হুকুম মানার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যায়। এমনি ভাবে যে কোনো ক্ষেত্রে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দেওয়ার অধিকার মানুষের আছে, এরকম ক্ষমতা দেওয়া, যেমন বাংলাদেশ সংবিধানের 49 নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া, সেখানে বলা আছে কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, বিলম্ব ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোনো দণ্ড মৌকুব, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে। তাহলে বোঝা যায় যদি আদালত থেকে রায় হয়ে যায় একজন একজনকে খুন করেছে, তার ফাঁসির হুকুম দিয়ে দেয়, আর রাষ্ট্রপতির কাছে সে গিয়ে আবেদন করে তিনি ক্ষমা করে দেন, তাহলে কি হয়ে যাবে? ক্ষমা হয়ে যাবে। এই যে ক্ষমতার অধিকারী মনে করা, এটা একটা শিরিক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিতাব, তোমাদের উপরে কিতাবকে ফরজ করা হয়েছে, হত্যার বদলা হত্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিতাবি হায়াহ, তোমাদের জন্য কিতাবের মধ্যে রয়েছে জীবন, খুনের বদলায় খুন, এর মধ্যে তোমাদের জীবন রক্ষা পাবে। এটা ক্ষমা করার অধিকার কোনো মানুষকে দেওয়া হয়নি। এখন যদি কেউ বিশ্বাস করে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার আছে, তার মানে তারা রাষ্ট্রপতি কার জায়গায় যাবে? এগুলো রাষ্ট্রীয় শিরিক। এই জাতীয় শিরিকে মানুষ লিপ্ত আছে, অথচ জানে না যে তারা শিরিক। এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে ধর্মীয় শিরিক। ধর্মীয় শিরিকগুলো এক নম্বর হলো পীর, অলি, সাধু, এরকম সুজনদেরকে সকল ক্ষমতার মালিক করে বিশ্বাস। অবশ্য এখানে বিষয়টা এরকম বলা হয় না, প্রকাশ করা হয় না, কিন্তু বাস্তবে আকীদা পোষণ করা। রাষ্ট্রীয়ভাবে যেমন বলা হয় সকল ক্ষমতার মালিক জনগণ, ধর্মীয়ভাবে বলা হয় না যে সকল ক্ষমতার মালিক পীর বুজুর্গেরা, কিন্তু এখানে তাদের আকীদা এবং বই পড়লে আপনি দেখতে পাবেন আল্লাহর সিদ্ধান্তকে তারা চ্যালেঞ্জ করে, পরিবর্তন করে, বাতিল করে দেয়, এমনকি আল্লাহ তারা ভুল। রাষ্ট্রীয় শিরিক যারা করে তারা যেরকম বলে আল্লাহর এই বিধান এই যুগে চলে না, চোরের হাত কাটার বিধান বরবর আইন, সুদ হারাম হলে কেমনে চলব, সুদ আর ব্যবসা তো একই, একটু ঘুরে খাওয়া হয়, এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিকে লিপ্ত আছে তারা যেরকম আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে, এমনিভাবে ধর্মীয়ভাবে যারা শিরিকে লিপ্ত আছে তারাও আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করে। আল্লাহর আন্দাজ নাই, আল্লাহ এই কাজটা করে। এমনিভাবে নবী, ফেরেশতা, পীর, ওলি, আউলিয়া, সাধুদেরকে এলাহী ব্যবস্থাপনার মধ্যে যে কোনো পরিবর্তন ও সংযোজন করার অধিকারী বলে বিশ্বাস করা, মনে করা হয় পীর সাহেবরা আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে বা পরিবর্তন দিতে পারে, বলেও তারা নেগাহে মরদে মুমিন সে বদল জাতি হয় তাকদীর খোদা। কবি ইকবালের একটা আছে অংশ, নেগাহে মরদে মুমিন সে বদল জাতি হয় তাকদীর খোদা, মমিন বান্দা, ন্যাক বান্দা, আল্লাহর অলিরা নজর দিলে আল্লাহ তাকদীর কিন্তু পরিবর্তন করবে, এরকম বিশ্বাস। এমনি ভাবে অলি বুজুর্গরা আল্লাহর সাথে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়, এটা বিশ্বাস করেন। একটা হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, বান্দা আল্লাহর ইবাদত করতে করতে এত নিকটে যায় যে আমি তার হাত হয়ে যে দাঁড়িয়ে এসে ধরে, আমি তার পা হয়ে যে দাঁড়িয়ে এসে চলে, আমি তার কান হয়ে যায় দাঁড়িয়ে এসে শুনে, আমি তার চোখ হয়ে যে দাঁড়িয়ে এসে দেখে। এই হাদিস সহি, এই হাদিসটাকে কেন্দ্র করে এই লোকগুলো মনে করলো যে এইভাবে বান্দা আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, যেরকম ভাবে তিনি পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। এটা শিরিক, কারণ ওই হাদিসের অর্থ এটা নয় যে আল্লাহর সঙ্গে বান্দা একাকার হয়ে যায়। ওই হাদিসের মানে হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করে। প্রধানমন্ত্রী কাউকে বললেন যে দাও আমি তোমার সঙ্গে আসছি, এর মানে এই না যে ওই লোকটা যেখানে মানে হচ্ছে এই তুমি যেখানে যা করো আমার সাহায্য আমার সমর্থন তোমার সঙ্গে থাকবে। ঠিক ওই হাদিসের অর্থ এটাই, কোরআনে এটা বলা আছে বহু জায়গায়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি তার সাহায্য করব, আমি তার নুসরাত করব। কিন্তু এটাকে নিয়ে এমন ভাবে দলিল পেশ করা হলো যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়, এমনকি তাফসিরে কিতাব পর্যন্ত আকীদা ঢুকানো হয়েছে। আপনারা তাফসিরে মাজহারি করে দেখবেন, এই ভারতবর্ষের সবচেয়ে বহুল প্রচারিত তাফসির, এটার মধ্যে ইন্নি জাইলুল ফিরাউন খলিফা ওর শেষে গিয়ে ইন্নি আলামু মা লা তাআলামুনের তাফসির করতে গিয়ে বলেছেন যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে মায়াত্তাহিদু মা আল্লাহ ইত্তিহাদান জাতিয়্যান মাইয়াতান জাতিয়্যা, মাইয়াতে জাতি আল্লাহর সঙ্গে একাকার হয়ে। আর এই কারণে মানসুর আল্লাহ নিজেকে দাবি করেছিল আমাল হক, আমি আল্লাহ। এই আকীদা এখনো পৃথিবীতে বলতে পারে এমনি ভাবে কাউকে আল্লাহর সন্তান, আল্লাহর আত্মীয়, আল্লাহর অংশীদার বলে বিশ্বাস করা। কোন বস্তু বা প্রাণীর মধ্যে মিশ্রিত বা অবিমিশ্রিত ভাবে আল্লাহর অস্তিত্ব বা অবতারত্ব স্বীকার করা, এটা একটা শিরক। আল্লাহ মানে ইসরাইলরা বিশ্বাস করত, এই দেশে অনেক বলেন মানবের এক রূপ ধরিয়ে নবী এলেন ভবে, মানবের রূপ ধরে এসেছেন আসলে আল্লাহ। আকীদা অনেকেই আছে, অনেকে এই কবিতা তৈরি করেছে, আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেথায় পড়ছে বিরাট আহাদ নিরঞ্জন। আহাদ আহমাদ, আহাদ হলো আল্লাহ নাম, কুল হু আল্লাহু আহাদ, আর আহমাদ হচ্ছে আমাদের নবীর নাম। এই লোকগুলো বলতে চায় যে আহাদ এবং আহমাদের মাঝখানে একটা মিমের পাথর, মিমটা তুলে দিলে আসলে এক, তার মানে আল্লাহ এবং আল্লাহর নবী এক। এবং এটাকে তারা একটা জাল হাদিস দিয়ে তৈরি করেছেন, দলিল পেশ করে জাবের থেকে বর্ণিত জাল হাদিস, আসলে জাবের থেকে বর্ণিত না। আল্লাহ নবীকে তিনি জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ কখন আল্লাহ কি সৃষ্টি করেছেন, বলল তোমার নবী নূরকে সৃষ্টি করেছেন, সেই নূরকে একটা ভাগ করেছেন, তারপরে অমুক নবীকে সৃষ্টি করেছেন। এইভাবে মানুষের যেটা গান তৈরি করেছে, খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা, এটা এই জাল হাদিসের কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এইভাবে আল্লাহর অংশ বানিয়ে গোটা সৃষ্টিকে আল্লাহর সত্তাগত অংশীদার বানানো হয়েছে, এটা শিরক। এমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সকল প্রয়োজন পূরণকারী, সকল ক্ষমতার অধিকারী, হেদায়ত দানকারী বলে বিশ্বাস করে, এটা বলে পরিষ্কার, না কিতাবুতে না ওয়াজুতে না ঘর সে পয়দা, দিন হতা হয় বুজুর্গকে নজর সে পয়দা। ওয়াজ দিয়ে হবে না, কিতাব দিয়ে হবে না, তোমার অন্তরের মধ্যে দিন পয়দা হবে বুজুর্গের নজর, এটা শিরি। মানে হেদায়ত দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে নবীকে স্পষ্ট করে দিয়ে মোহাম্মদ আয়াত সূরা ৭৫ আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন, তিনি হেদায়েত কে পাবে তা জানেন, আল্লাহ ভালো জানেন। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল হেদায়েত দেওয়ার মালিক কে। এখন যদি মনে করা হয় না কিতাব বলবে না বলবে না ভাবতে পয়দা দিন হতা হয় বুজুর্গ কে নজর সে পয়দা তাহলে অবস্থা হয় এমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদত বন্দেগীর অধিকারী বিপদে সাহায্যকারী বিপদ উদ্ধারকারী ও মুক্তিদাতা বলে বিশ্বাস করা। যেমন আমার দেশে মানুষেরা মনে করে মাজারে গিয়ে প্রার্থনা করে অলির কাছে বললে আল্লাহ করা আর ওই অলির কুসিরে মাফ করে দিবে, এরকম অলি আল্লাহর কাছে চাইয়ে তারপরে মাফ করাই দিবে, এটাকে বিশ্বাস করো। এমনি ভাবে পীর বুজুর্গদেরকে আল্লাহ এবং বান্দার মধ্যে নৈকট্য অর্জনের মাধ্যম বলে বিশ্বাস করা, মাধ্যম বিশ্বাস করা। এটা আমরা বহুবার আলোচনা করেছি যে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো মাধ্যম বিশ্বাস করা যায় না। আমরা এটা বারবার বলি পীর অর্থ যদি এই হয় একজন শিক্ষক আমাদের কোনো আপত্তি নেই, কোরআন হাদিসের দার্স দিবেন, কোরআন হাদিসের অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে আল্লাহ পাওয়ার পথ দেখাইবেন, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু যদি বিশ্বাস করা হয় এই পীর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে ভায়া মাধ্যম, উনি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, তাছাড়া ওনারা বলেন যে পীর হচ্ছে একজন শিক্ষক, আমরা তখন ধরি ভালো করে শিক্ষক। আমি বলি শিক্ষক যদি আমি এখন একজন শিক্ষক নিয়োগ দিলাম আমার মাদ্রাসায় যে কয়েকজন ছাত্র মেট্রিক পরীক্ষা দিবে তুমি এদেরকে সিলেবাসটা ভালো করে পড়াও, এই বেটা ওই সিলেবাস বাদ দিয়ে নিজের মন গড়া সিলেবাস তৈরি করে পড়া শুরু করবে, এই ছাত্রগুলো পরীক্ষায় পাশ করবে না ফেল করবে? ঠিক এরকম পরিষ্কার যদি আপনার কথা সত্যি হয় ইনশাল একজন শিক্ষক শিক্ষকতা করবে আল্লাহ দেওয়া সিলেবাস পড়া হাদিসের না মন গড়া 26 তারিখের কোনটা, যদি বলেন শিক্ষক অবশ্যই কোরআন এবং হাদিসের বাইরে কোনো দাস দেওয়া চলবে না। অথচ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইশাআল্লাহ লিখে দিচ্ছেন যে এই ছয় লতিফার জিকির কোরআন হাদিসে নাই, তবে আল্লাহর অলিগণ তৈরি করেছেন আল্লাহকে পাওয়ার জন্য। আবার লিখেছেন কিতাবে আছে 126 তরিকা, এইগুলো কি কোরআন হাদিসে আছে? তাহলে যদি আপনার কথাকে মেনে নেই যে পীর হচ্ছেন একজন শিক্ষক আমাদের কোন আপত্তি নেই কোরআন শিক্ষা, আর কোরআন হাদিস বাদ দিয়ে যদি তারা 126 তরিকার শিক্ষা দেয়, কোরআন হাদিস বাদ দিয়ে ছয় লতিফার জিকির শিক্ষা দেয়, কোরআন হাদিস বাদ দিয়ে অন্ধরা অভিভা তৈরি করে বাঁচলায়, তাহলে এইগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে নাকি জাহান্নামে পৌঁছাইবে? এটা পরিষ্কার যে শিক্ষক যদি সিলেবাস বাদ দিয়ে অন্য কোরআন পড়ায় তা এমনি ভাবে কাউকে আল্লাহর নিকট সুপারিশ করার অধিকারী বলে বিশ্বাস করা, দুনিয়ায় বসে সুপারিশ করবে বিশ্বাস করা না, সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবেন। সেখানে বলা আছে দুনিয়াতে কোন ব্যক্তি যদি দাবি করে আমাকে সুপারিশ করে নিয়ে যাবে তার বন্ধ হওয়ার জন্য, কারণ কোরআনে সরাসরি আল্লাহ বলেছেন মান আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত? আল্লাহর অনুমতি প্রাপ্ত ছাড়া অন্য কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ এটাকে খুব জঘন্যভাবে প্রতিবাদ করেছেন, মান কে সে, মান দা কে সে, আল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। কিয়ামতের মাঠে যারা অনুমতি প্রাপ্ত হবেন তারা সুপারিশ করতে পারবে, সেক্ষেত্রেও বলা আছে ওয়ালা ইশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা যে সুপারিশ করবেন তা মঙ্গলা করতে পারবেন না, আল্লাহর পক্ষ থেকে যাদের জন্য সুপারিশ করার পারমিশন দেওয়া হবে ওদের জন্য সুপারিশ করতে হবে। আল্লাহ বলে দিবেন যার মধ্যে ইমান আছে ওকে সুপারিশ করো, ইমানের কোয়ালিটি বয়ন করে দেওয়া হবে। ইমান বিহীন শিরিক যদি থাকে, শিরিক যুক্ত অবস্থায় যদি কেউ মরে থাকে, সেই ব্যক্তির জন্য কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে। তাহলে এটা পরিষ্কার যে দুনিয়াতে বসে কাউকে সুপারিশকারী মনে করা উনি সুপারিশ করে নিয়ে যাবেন, এটা একটা শিরিক। এভাবে কোন মানুষকে আল্লাহর মতো বা তার চেয়ে বেশি প্রিয় দান, কোরআনে বলা আছে ইউহিব্বুনাকা হুব্বিল্লাহ আও আশাদ্দু হুব্বা, এটা কুফফারদের মুনাফিকদের কাজ যে আল্লাহকে যেরকম মহব্বত করা প্রয়োজন, আল্লাহকে যেরকম ভালোবাসা প্রয়োজন, মানুষকে ওরা সেরকম বা তার চেয়ে বেশি ভালোবাসে। এটা আমরা দেখি আল্লাহর রাসূলের ভালোবাসা তার দাঁড়িয়ে রাখতে, আল্লাহর নবী যিনি দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখতে বলেছেন, বউয়ের মহব্বত চায় বউ দাঁড়িয়ে পছন্দ করে না, এখন বউয়ের মহব্বত চায় দাঁড়ি কাটা, কোনটা করবে না? ইমানের পরীক্ষা এখানে যে আপনি স্ত্রীকে খুশি করবেন নাকি আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করবেন। যদি এখানে ফেল করেন তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসা আল্লাহ জান আল্লাহর রাসূলের চেয়ে বউয়ের জন্য বিধান, আল্লাহ জান আল্লাহর রাসূলের বিধানকে আপনি অবজ্ঞা করতে রাজি হয়েছেন কিন্তু বউয়ের অপছন্দ বউয়ের সন্তুষ্টির বাইরে নিতে রাজি হন, তাহলে ভালোবাসা কাজটা বেশি। বউয়ের ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে পিছনে ফেলতে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশকে বহাল রাখতে কি বউয়ের নির্দেশ অপছন্দকে আমরা গ্রহণ করতে রাজি না। এরকম ভাবে নেতানেত্রী বিষয়গুলো আছে। এরপরে নবী রাসূল ওলি আউলিয়া পীর বুজুর্গ গণক জ্যোতিষী অন্য কাউকে আলেমুল গায়েব বলে বিশ্বাস করা, উনি সব জানেন, আমাদের হুজুর আপনাকে দেখা মাত্র আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিন, টিয়াপাখি দিয়ে ভবিষ্যৎ গণানো, জ্যোতিষী দিয়ে ভবিষ্যৎ গণানো, গণক দিয়ে ভবিষ্যৎ গণানো, এগুলো এলমুল গায়েবের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করা, কারণ গায়েবের এলেম একমাত্র আসেন কে? এমনি ভাবে পীর বুজুর্গ ওলি আউলিয়াগণকে কাষ্ঠ খোলা থাকে, তারা আসমান জমিন আরশ কুরসি লৌহুল কলম কোথায় কি হচ্ছে সব দেখতে পাওয়া, এরকম বিশ্বাস করা শিরিক। আল্লাহ আল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, মানুষের মনে কি আছে সব কিছু জানেন একমাত্র কে? আর এখানে যদি মনে করা আমি ইনশাআল্লাহ কাষ্ঠের মাধ্যমে সব দেখে, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা। এইভাবে বীর সাহেবরা মরিদের অন্তরের সব কিছু দেখতে পান, সব কিছু অবহিত, তারা পীরের হচ্ছে মরিদের অন্তরে ঢোকেন না, পীর সাহেব মরিদের অন্তরে ঢোকেন বের হন, ইয়া খরুজু ওয়া দখুলু, ইয়া দখুলু ওয়া ইয়া খরুজু, ঢোকে বের হয় ঢোকে বের হয়, ওয়ালা ইয়াসতারু আলাইহিল মুরিদ, মুরিদের টেরও পায় না। এটা কেউ বিশ্বাস করা এগুলো কি? এমনি ভাবে পীর সাহেবের ধ্যান করা, পীরকে অন্তরে হাজির নাজির বিশ্বাস করা, পীরের বাড়ি বা মাজারের দিকে ফিরের দিকে আস্তা আস্তে হাজির করা মোনাজাত করা, এগুলো আমাদের কাছে বহুত আছে। পীরের ধ্যান করে আবার সে ধ্যান কেমনে করে শিখানো হয়, প্রথমেই তুমি পীরের চেহারা দিকে যাবা, প্রথমে ধ্যান করবা পায়ের দিক থেকে, তারপরে আস্তে আস্তে উপরে উঠবা, নতুবা যদি প্রথমে চেহারার দিক থেকে করো তাহলে পীরের তাদার নিজে তোমার অন্তর্জাল দ্বারের মধ্যে সাক্ষাৎ গরম, এজন্য পায়ের দিক থেকে ধ্যান করতে হবে। এটা মনে রাখতে হবে যে ঘরে কুকুর থাকে বা কোনো প্রাণীর ছবি থাকে, বুখারীর হাদিস, লা তাদখুলু মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে সে অন্তরে কি আল্লাহর এলেম আল্লাহর রহমত প্রবেশ করবে? ওই অন্তরে প্রবেশ করবে কি? এই জন্যই তারা দুনিয়ায় বসে বহু কিছু দেখে, কারণ এটা শয়তান দখল করে নিয়েছে। এমনি ভাবে পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদেরকে গাউসুল আজম কুতুব এরকম বান্দা নামাজ গরিব নামাজ আতা বক্স গঞ্জে বক্স এইগুলো বিশ্বাস করে, এগুলো আমাদের সে দেখুন অনেক পীরের টাইটেল আছে, গরিব নামাজ খাজা গরিব নামাজ কার টাইটেল জানে? মাইনুদ্দিন চিশতির টাইটেল হচ্ছে গরিব নামাজ। গরিব নামাজটা কি জিনিস? এটা তবে মাদ্রাসা ভালো বুঝতে পারছি, এই শব্দটা ফার্সি শব্দ। গরিব নামাজ কি? গরিব কো নামাজ নেওয়ালা, অর্থাৎ গরিবের দাতা, গরিবকে যে অকাতরে দান করে তার নাম কি? গরিব নামাজ। আবার আপনারা হায়দ্রাবাদে কেউ বিয়ে থাকলে, বিদার একটা এলাকা আছে, টিপু সুলতান এলাকা যেটা, ওখানে আছে বান্দা নামাজ, খাজা বান্দা নামাজ। কি আছে? বান্দা নামাজ। বান্দা নামাজ মানে বান্দা কো নামাজ নেওয়ালা, যে বান্দাকে দান করে, বান্দার দাতা। গঞ্জে বক্স, আতা বক্স, গঞ্জ মানে খাজানা, টিপু। তাহলে গঞ্জে বক্স মানে যে গঞ্জে বক্স মানে আল্লাহ নিয়ামতের খাজানা যার হাতে সে সব দেয়। এই যে বিষয়গুলো আছে, দেওয়ার মালিক কে? এখন সেখানে তো অন্যকে দাতা বিশ্বাস করা, তাহলে কি করা হলো? আমাদের কাছে একটা কৃত্রির গান আছে, বহু জায়গায় এটা আছে, পাকিস্তানের এক কৃত্রির গান, দাতা কিয়ামত মারহাবা। এই গজলটা অনেকে মোবাইলে আছে, আমি বিভিন্ন জায়গায় শোনা যায়। তাই এর কিয়ামত মারহাবা হচ্ছে এক কথা, দাতা কিয়ামত মারহাবা মানে আল্লাহ রাসূলের সামনে নাতিয়া শব্দ করতে বলে আমি একটা দাতা কিয়ামত, দাতা, দাতা একমাত্র কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আমরা দাতা বিশ্বাস করি নবীদের এমনি ভাবে। এই যে রাষ্ট্র শ্রী ধর্মীয় শরীফ গুলো আছে, মৃত্যু পীর বুজুর্গ অলিয়াউলিয়াদের উপকার অপকার করার ক্ষমতা আছে বলে বিশ্বাস করে, কারো মাজার ঠান্ডা, কারো মাজার গরম, এই বিশ্বাসগুলো শিল্প মাজারওয়ালার কাছে প্রার্থনা করা, মাজারের নামে মান্নত করা, পশু জবাই করা, মাজারে সিজদা করা, মাজারের দিকে ফিরে সালাম আদায় করা, এগুলো শিরক। কারণ এই সবগুলো ইবাদত করি কার জন্য? আমরা কোরবানির পশু জবাই করি কার জন্য? সাদাকা দেই কার জন্য? আকিকা দেই কার জন্য? হজে গিয়ে দম কোরবান দেই কার জন্য? এই সবগুলো যদি তাহলে একটা পরিষ্কার হয়ে গেল, পশু জবাই করা একটা ইবাদত, পশু জবাই করা কি? আল্লাহর নামে জবাই করলে যে আল্লাহর ইবাদত হয়, এই পশু জবাই করার ইবাদতটা যে আল্লাহর জন্য না করে কোনো মাজারের জন্য বা কোনো পীরের জন্য করা হয়, তাহলে কার ইবাদত হলো? এটা ইবাদতের ক্ষেত্রে শরীক করা। সালাতে আমরা দাঁড়াই, সালাতে দাঁড়ানোটা কি ফরজ? এটা ইবাদত। এখন যদি একই নিয়মে মূর্তির সামনে গিয়ে কেউ দাঁড়ায় থাকে, নীরব দাঁড়ায়, তাহলে কি হবে? এটা মূর্তির ইবাদত করা হবে, এটা ইবাদতের ক্ষেত্রে শিরক। এই জাতীয় যে বিষয়গুলো আছে, বানাফিস সাহেব, তাসাব্বুরের সাহেব, এই জাতীয়গুলো শিরক। এই জাতীয় যে শিরকগুলো আছে, আজকের আলোচনায় আছে যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যে মুমিনদের সঙ্গে নিরাপত্তা দিবেন বলে ওয়াদা করেছেন, সেখানে শর্ত আরোপ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং তাদের ইমানকে কোন প্রকারের জুলুম মানে শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, ওলাইকা লাহুমুল আমন, ওদের জন্য রয়েছে নিরাপত্তা। সূরা আনআমের 82 নম্বর আয়াত। এই জন্য শিরিকের ব্যাপারে সচেতন হওয়া, শিরিক থেকে নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াত বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইন ইশরাকা বিহি ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর এছাড়া এর যে ছোট যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার জন্য ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। এমনি ভাবে সূরা মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি فقد حرم الله عليه الجنه, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়ামাওয়াহু النار, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আমালিল জালিমিন মিন আনসার, আল্লাহ তাআলা বলছেন এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। সূরা মায়দার 72 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 18 জন নবীর নাম উল্লেখ করে, বড় বড় উলুল আজম, বড় বড় নবীদের নাম উল্লেখ করে আল্লাহ তারা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াত। আল্লাহ তারা বলছেন ওয়ালাউ আশরাকু, এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারা জীবনে যা কিছু করেছেন সবগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা লায়াহাবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লায়াহাবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমলগুলো অবশ্য অবশ্যই হাপ্ত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেত। আমাদের নবীজিকে বলা হচ্ছে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রতিমা পূজা মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুন নিক্ষিপ্ত হলেন, তিনিও আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, অজলুকনি ও বানিয়া আন্না আবুদাল আসনাম, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে প্রতিমা পূজা মূর্তি পূজার থেকে হেফাজত করো, বাঁচাও, কে দোয়া করছেন? ওই লোকটা, যেই লোকটা মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হলেন, আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, ওয়াজুনুকনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম, তুমি আমাকে এবং আমার পুত্রকে বাঁচাও দেবদেবী মূর্তি পূজার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযযিম দাবাউ থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীর 2856 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, মুআযযিম ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপরে বসেছিলাম, ইউকাল লাহু উফায়র, এই গাধাটার নাম ছিল কি, উফায়র, উফায়র নামক গাধার পিঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, আমি তার পিছনে আল্লাহ নবীর পিছনে বসেছিলাম। হুন্ডাই যেরকম একজন পিছনে বসে, সাইকেলে যেমন একজন পিছনে একজন বসে, এটাকে রদিফ বলা হয়। মুআযযিম বিন জাবাল বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটা গাধার উপরে রদিফ ছিলাম, পিছনে বসেছিলাম। ফাকালা ইয়া মুআযযিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআযযিম, হাউ তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর কি হক আছে বান্দার উপরে, ওয়ামা হাক্কুল ইবাদ আলা আল্লাহ, আর বান্দার কি হক আছে আল্লাহর উপর? কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, মুআযযিম বিন জাবাল বলেন আমি বললাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিষয়ে ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদূহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক বান্দার উপরে এই যে বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কিছুকে শরীক করবে না, এটা আল্লাহর হক তার উপরে বান্দার উপরে। আর হাক্কুল ইবাদ আলা আল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে এই, আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে না, কোনো কিছুকে শরীক করে না, তাকে শাস্তি না দেওয়া। দেখেন এখানে জান্নাত দেওয়া বলা হয় না, কিন্তু আবিষ্ট অনেকে ভুল ব্যাখ্যা করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে না তাকে জান্নাত দেওয়া, এটা বলা হয় না, এখানে বলা হয়েছে তাকে শাস্তি না দেওয়া। এই হাদিসটা বুখারী মুসলিম সব কিতাবে আছে, যেটা বললাম বুখারী 2856 নম্বর হাদিস, মুসলিমের 153 নম্বর হাদিস। এমনিভাবে বুখারী 1237 নম্বর, মুসলিমের 282 নম্বর হাদিসে বলা আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি আতিন মিন রাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে আমার রবের পক্ষ থেকে একজন আগন্তুক আসলো, ফা আখবারানি আও ক্বালা ফা বাশশারানি, তিনি আমাকে খবর দিলেন বা সুসংবাদ দিলেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু ওয়াইন দানা ওয়াইন সারাকা, আমি বললাম যদিও সে জেনা করে চুরি করে তাহলেও, আলা ওয়াইন দানা ওয়াইন সারাকা, হ্যাঁ যদিও সে জেনা করে চুরি করে তাহলে, এর মানে এই হতে পারে যে আল্লাহ তাআলা জিনা এবং চুরির শাস্তি দিয়ে তারপর তাকে জান্নাত দিবেন, অথবা ইচ্ছে করে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন। যেটা আগের আয়াতে চলে গেল যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, আর শিরিকের চেয়ে নিচে যত গুণা আছে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। হতে পারে এই চুরি করা জেনা করা এগুলো, এই জন্য আমি শুরুতেই বলেছিলাম চুরি করলে জেনা করলে শয়তান অতটা আনন্দ পায় না যতটা আনন্দিত হয় কিসে, শিরিক করলে দাওয়াত করে। কারণ শিরিক যদি না করে জেনা চুরি করল আল্লাহ হইতে পারে তাকে শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে দিয়ে জানা দিতে পারে। এই কারণে আরো একটা হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন জাবির বা রাজুল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে একজন লোক আসতো ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান দুইটা ওয়াজিবকারী কি, দুইটা জিনিস দুইটা জিনিস ওয়াজিব করে সেই দুইটা জিনিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা লা ইউশরিক বিল্লাহি দাখাল আল জান্নাহ। এক নাম্বার হলো এই যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই, এই আল্লাহর সঙ্গে শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করলো, এটাই ওয়াজিব করে জান্নাত। আরেকটা জিনিস মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে আল্লাহর সঙ্গে সে কোনো কিছুকে শিরিক করেছে দাখাল আল নার, এটা ওয়াজিব করে জাহান্নামে যাওয়া। এমনি ভাবে জাহান্নামে যাওয়ার বিষয়গুলো জানলাম, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে এই সমস্ত লোকদের জন্য দোয়া করাও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। কোরআনের সূরা তওবার 113 নম্বরে আল্লাহ বলছেন মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাও কানূ লি কুরবা, কোন নবীর জন্য এবং কোন মুমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া চাওয়া বা ক্ষমা প্রার্থনা করা যদি সে হোক না কেন নিকট আত্মীয়, যখন তার সামনে পরিষ্কার হয়ে গেছে মিন বাদি মা তাবাইয়্যানা লাহু আন্নাহু আসহাবুল জাহিম, যখন তার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে সে জাহান্নামী, তখন জাহান্নামী এই বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার পরে আর কোন মুশরিকের জন্য কোন নবীর পক্ষে কোন মুমিনের পক্ষে দোয়া করা অধিকার নেই। আয়াত নাযিল হলো আবু তালেবের মৃত্যুর পরও ধরো আল্লাহ বলি দোয়া করতে দিল। আমাদের মনে রাখতে হবে মুশরিক যারা এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বলে আখ্যায়িত করেছে। সূরা আল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে বলা আছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শারুল বারিয়া, ওরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট মাখলুক। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তারা যেন আসমান থেকে পড়ে গেল অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেল অথবা বাতাস তাকে উড়িয়ে কোনো দূরবর্তী স্থানে নিয়ে করে ফেলে গেল। সূরা হজের 31 নম্বর আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে সেজন্য আকাশ থেকে পড়ে গেল ফাতাখতাফুহু আত-তায়রু, অথবা তাকে পাখি ছো মেরে নিয়ে গেল আও তাহবী বিহি রিহ, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল আসমানে দরজা খোলা হয়, আর মুশরিকদের রুহু হলে পরে তার দরজা খোলা হয় না, তাকে ওখান থেকে ফেলে দেওয়া হয়। সেইটা এখানে বলা হয়েছে ফাররা মিনাস সামা, আসমান থেকে সে পড়ে গেল, এখন তাকে পাখিতে ছো মেরে নিয়ে গেল, নাকি তাকে বাতাস উড়িয়ে অনেক দূরে নিক্ষেপ করলো, আর অনেক দূরে বলতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। এরকম ভাবে আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিল আবদি মা লাম ইয়াকাইল হিজাব, আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত হেজাব না পড়ে যায়, পর্দা না পড়ে যায়। হেজাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো হেজাব কি জিনিস, আলা আন তামুত আন-নফস ওয়া হিয়া মুশরিকাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন লোক শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে এগুলো পর্দা পড়ে যাওয়া, এরপরে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। এই হাদিসটা আছে আদাবুল বাইহাকী 841 পৃষ্ঠায় একজন হাদিস, মুসনাদে আহমদের 21,521 নম্বর হাদিস। এরকম ভাবে হাদিসটা বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আইয়ুজ যামবে আযম, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আলা আনতা জাআলা লিল্লাহি নিত্তান হুয়া খালাকাকা। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে কোনো অংশীদার, আল্লাহর সমতুল্য সমপর্যায়ের কোনো অংশীদার বানানো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা এই জন্য বললেন, আসলে অংশীদার কোনো ব্যক্তি পছন্দ করে না, দুনিয়াটাকে পছন্দ করে। আপনি মনে করুন আপনার ছেলে আপনাকে আব্বা ডাকে, আবার আপনার বন্ধুকে আব্বা ডাকে, কয়েকদিন আপনি কিছু বলবেন না, ওরা না বুঝে অবুঝ শিশু, কিন্তু বুঝে আসার পরেও যদি এমনটা করেন তাহলে আপনি কি বরদাস্ত করবেন? আপনার স্ত্রী সিরিক করবে কিরকম? আপনার বিছানায় আপনাকে যেমন স্থান দেয়, অন্য একজন পুরুষকে স্থান দেয়, আপনি কি বলবেন? কোন বরদাস্ত করা হবে না। তাহলে বুঝা গেল আপনি তো এই মেয়ে লোকটাকে সৃষ্টি করেন নাই, আপনার সন্তানকে আপনি জন্ম দিয়েছেন সৃষ্টি করেন নাই, সৃষ্টিকর্তাকে আল্লাহ। আপনি যদি আপনার এতটুকু অধিকার প্রাপ্তির পরে আপনার সঙ্গে আর একজনকে অংশীদার বানালে আপনি পছন্দ করেন না, বরদাস্ত করেন না? যে আল্লাহ তারা আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সঙ্গে যদি আপনি আর একজনকে শরীর করে আল্লাহ বরদাস্ত করবেন? এই জন্য এখানে বলে দেওয়া হলো, আনতা জাআলাল্লাহি ইন্দাহু খালাকাকা। এটা বুখারীর 6001 নম্বর হাদিস, মুসলিমের 267 নম্বর হাদিস, নাসাই শরীফের 4024 নম্বর হাদিস, আবু দাউদের 2312 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুজ যামবি আকবার, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা তাজআলা লিল্লাহি নিত্তান হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো, অথচ তিনি তোমায় সৃষ্টি করেছেন। এটা দ্বারা ইঙ্গিত করে ওই বিষয়গুলোর দিকে। সেজন্য আজকে যে বিষয়ে আলোচনা ছিল সেখানে আমরা আলোচনা করছি আল্লাহর অঙ্গীকার, আল্লাহ মুমিনদেরকে নিরাপত্তা দিবেন, কিন্তু সেই নিরাপত্তা দেওয়ার জন্য শর্ত আরোপ করেছেন সূরা আনআমের 82 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে কোন প্রকার শিরিকের সঙ্গে মিশ্রণ ঘটায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য রয়েছে নিরাপত্তা ও মুহতাজের মান, তারাই হেদায়েত পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার বা আমল করার তৌফিক দান করুন, আমিন। এই পুরো লেকচারটা আমাদের জন্য নতুন বইতে রয়েছে, তাওহীদের মূল শিক্ষা বোর্ড থেকে কপি করা, আপনারা ওখান থেকে বইটা রাখবেন। মূলত দাওয়াতের কাজের জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যাতে করে সহি দাওয়া দিতে পারেন, সেজন্য আমরা এই জিনিসগুলি লিখে কিতাব আকারে আপনারা তুলে দিচ্ছি। আজকের যে কয়েকটা আয়াত আর যতগুলো হাদিস এখানে বলা হলো, প্রায় সবগুলো, দুই একটা বাদ আছে, প্রায় সবগুলো আয়াত বা হাদিস কিতাবে দেওয়া আছে। এগুলো সংরক্ষণ করবেন, নিজেরা মুখস্থ করবেন, বিশুদ্ধভাবে পড়বেন এবং দাওয়া দিবেন, ইনশাআল্লাহ তাহলেই আমাদের নিজেদের ঈমান আরো বলুন। আপনি যাকে দাওয়াত দিলেন সে কবুল করলো না, এতে আপনার চেষ্টা ব্যর্থ হবে না। কিয়ামতের মাঠে অনেক নবী আসবেন, এই নবীর সঙ্গে কোনো উম্মত থাকবে না, আবার কারো সঙ্গে একজন, কারো সঙ্গে তিনজন, কারো সঙ্গে দশজন থাকবে। এতে কি ওই নবীর সারা জীবনে দাওয়াত বিফল যাবে? না, আপনি আপনার দাওয়াতের আদর অবশ্যই পাবেন। এজন্য আমরা যে যেখানে থাকি ওখান থেকে কাজ করবো কার জন্য, এটা আমি সবসময় বলে দেই, আমরা কোনো দলের জন্য কাজ করি না, কোনো ব্যক্তির দিকে আহ্বান করি না, আহ্বান করবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ এদের জন্য বলেছেন, আমার এখনো করলাম নিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির যে ভালো কে হতে হয় যে ব্যক্তি মানুষকে আহ্বান করে কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো পীরে মুরিদের জন্য, না কোনো ব্যক্তির দিকে, না, অমান আহ্বান করলাম নিম্মান দা ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ও আমেল আসান এবং সে নিজে আমলে পালে করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, আমি একজন মুসলিম, আমি একজন কি আসলে আমি অমুক দলের আমি এত নাম্বারের স্তরে আছি, এসব পরিচয় জানা। পরিচয় দেয় কি? কিন্তু সমস্যাটাই এখানে, আপনি যদি এখন মুসলিম বলে পরিচয় দিয়ে কাজ করে আপনাকে চেপে ধরা হবে, বুঝলাম তো মুসলিম কোন দল করে। তার মানে শুধু মুসলিম একটা অসম্ভব না, অথচ সাহাবায়ে কেরামদের যুগে এই কথা বললে আর কোনো প্রশ্ন আসতো? সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্তর দেন, আমি একজন মুসলিম, আর কোনো পাল্টা প্রশ্ন কেউ করছো? তাহলে বুঝা গেল আমাদেরকে ওই পথেই এগিয়ে আসতে হবে। কোরআনে বলা আছে, কুল আল্লাহ বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, হে নবী আপনি জানিয়ে দিন, হাযি সাবিলি, এটাই হচ্ছে আমার একমাত্র রাস্তা, আদউ ইলা আল্লাহ। সে রাস্তাটা কি? আদউ আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন, জেনে শুনে বুঝে শুনে, আনা ওয়া মান ইত্তাবানি, আমি নিজে এবং যারা আমার আনুগত্য করে তারাও। আমাদের কাজ বলে দেওয়া আছে, কি কাজ করবো? অনেকে জিজ্ঞেস করে, ভাই কি কাজ করবো? আরে ভাই কি কাজ করবেন? এই কাজ করবেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন, শিরকের থেকে সাবধান করবেন, বিদআত থেকে সাবধান করবেন, এই কাজ করবেন। এই কাজগুলো করবো কার জন্য? এই কাজ করতে আমি যে যেখানে আছি ওখান থেকে কাজ করবো কার জন্য? আমরা কি দল চাই না কাজ? আমি এই কথা বারবার বলি, একটা দশতলা বিশতলা পঞ্চাশতলা বিল্ডিং যখন দাঁড়ায়, মানুষ বিল্ডিং এর এই পঞ্চাশতলা দেখে, এর নিচে যে বিশাল ফাউন্ডেশন আছে, পুরো বিল্ডিং এর যে খরচ, এর অর্ধেকটা চলে গেছে মাটির নিচে, তা কেউ দেখে? এটা কেউ দেখে না, অথচ ওটাই পিলার, ওইটাই মেইন জিনিস। ঠিক এরকম ভাবে বর্তমান বিশ্বে যখন মুসলিম পরিচয় কেউ চিনে না, ইসলামের দাবার দেওয়া কেউ বুঝে না, এই সময় একদল মর্দে মুমিনের প্রয়োজন, যারা সেই ইসলামের ইমারতের বিল্ডিং এর পিলার হবে, ফাউন্ডেশন হবে। তারা কোনো নামের জন্য না, খ্যাতির জন্য না, দলের জন্য না, সম্পূর্ণরূপে নিজেকে গোপন রেখে দাওয়াত দেবে কার জন্য? সেই লোকগুলো আমরা পাচ্ছি। এই জন্য সারা বাংলাদেশে, আমি বরিশাল থেকে আসলাম, তো বরিশালে আসার পথে কিন্তু সবাই ছিল বিএম কলেজের কয়েকজন প্রফেসর, আরও বেশ কয়েকটা কলেজের শিক্ষকরা আমাকে নিয়ে বসলেন। এক পর্যায়ে তারা আমার সঙ্গে মতবিনিময় করে বললেন যে আমরা কেউ দল ছেড়ে দিব, একটা দলের সদস্য করা। আমি বলে আপনি দল ছেড়ে দিয়ে কোথায় যাবেন? আপনার বলে আমার কোনো দলই নেই, আপনি কোথায় যাবেন? আপনি ওই দল ছেড়ে দিয়ে আমার দলে আসবেন? আমার কোনো দলই নেই, কোথায় আসবেন? অনেকে আমার সঙ্গে দেখা করতে চায়, কোথায় কোনো দল আসছে? আমি এটা পরিষ্কার বলে দিই, আপনি যদি সত্যিকার আমার বক্তব্য বুঝে থাকেন, আমার সঙ্গে দেখা করার দরকারই নাই, কারণ আমার সঙ্গে দেখা করলেও যা বলবো, দেখা না হলেও সে একই কথা বলবো। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো ফেরকা নেই, একটাই দল আমাদের, যে দলটা ছিল সাহাবায়ে কেরামদের, যে দলটা আল্লাহর দেওয়া, যে দলটা আসলে নবীদের, সেই দলের নাম কি? ইসলাম। আর ওই দলের যারা অনুসারী তাদের নাম কি ছিল? এই যুগেও একদল এরকম লোকের প্রয়োজন, যারা সাহাবায়ে কেরামদের মতো শুধুমাত্র ইসলামের দাওয়াত দিবে, আল্লাহর দিকে আহ্বান করবে, কোন দল কোন ব্যক্তির কোন তরিকার দিকে দাওয়াত দিবে না। এই জন্য সব জায়গায় যে জায়গায় থাকি আমরা কাজ চাই, দাওয়াত চাই আল্লাহর দিকে, আহ্বান করবো কার দিকে? এই কাজ সকলের দায়িত্ব, এটাই আল্লাহ তারা অর্ডার করেছেন। আল্লাহ নবীকে বলছেন, কুল, আপনি বলুন, হাযিহি সাবিল, এটাই হচ্ছে আমার রাস্তা, কোনটা? আদউ ইলা আল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, আলা বাসীরাতিন, জেনে শুনে, এলেম অর্জন করতে হবে, আপনাকে পড়তে হবে। আপনি এলেম অর্জন করলেন না, কেবল শুনলেন না দাওয়াত দিলেন না, এটা এলেম অর্জন করতে হবে। এই জন্য আমরা এই বইগুলো লিখে দিয়েছি, যাতে করে আপনি তাওহীদের এলেম অর্জন করতে পারেন, শিরিক বিদআত সম্পর্কে সচেতন হতে পারেন, নিজে বাঁচতে পারেন, অন্যকে বাঁচাতে পারেন। এটা হচ্ছে আলা বাসীরাতিন, বুঝে শুনে জেনে শুনে, অন্ধ না। এরপরে বলছেন এই কাজ তার, আনা ও মানিত্তাবাই, আমি এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। পরিষ্কার হয়ে গেলে এরপরে আর দ্বিতীয় কোনো প্রশ্ন নাই, কি কাজ করবো, কেমনে করবো। আপনি কাজ করতে করতে শিখবেন কেমনে করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বিষয়গুলোকে বুঝার জন্য আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।